আজকের এই মোবারকময় ফজিলতময় এলেম শিক্ষার অন্যতম এক মজলিস, তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং সম্মানিত ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানের জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর ও শিশু ভাইয়েরা, এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, সুন্দর আবহাওয়ার মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলে এতক্ষণ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনের বিভিন্ন বিষয়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দ্বীনি আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কয়দিন পরিবেশ পরিস্থিতি যেরকম ছিল, মনে হয়েছিল যে আজকের এই মাহফিল এত সুন্দরভাবে করা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার, এজন্য আবারও সুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা মাহফিল সম্পর্কে, তাফসিরুল কোরআন মাহফিল সম্পর্কে দুই একটি কথাবার্তা বলে তারপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আসলে তাফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল বা ইসলামী সম্মেলন যেই নামেই হোক না কেন, এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হইল কি, এই মাহফিল করার উদ্দেশ্যটা কি বলেন দেখি আপনারা। আপনারা কিছু জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবেন, কারণ আপনারা আলহামদুলিল্লাহ সবে জানেন, এবং দেখবেন আমি যা কথা বলবো যা আলোচনা করব সবে আপনারা জানেন, জানা কথাই জানা জিনিস। তো এই জন্য জানা জিনিসকেই বারবার আলোচনা করলে সেটা আমলের মধ্যে উদ্বুদ্ধতা তৈরি হয়, আমল করতে সহজ হয়, দাওয়াত দিতে সহজ হয়। তো আমরা এই ওয়াজ মাহফিলগুলো আমরা আয়োজন করি কেন, যে হেদায়েতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে। হেদায়েত মানে রাস্তা দেখানো, হেদায়েত মানে রাস্তা দেখানো। কিসের রাস্তা দেখানো হবে? জান্নাতের রাস্তা দেখানো। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হেদায়েত, মানে হেদায়েত ইলাল জান্নাহ, জান্নাতের দিকে জান্নাতের রাস্তা দেখানো হবে। এখানে কোরআন এবং সহি হাদিস দিয়ে আল্লাহর বান্দা বান্দিদেরকে জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়া হবে, জাহান্নামের রাস্তা থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে সেই শিক্ষাটা, সেই তালিমটা ওয়াজ মাহফিলে দেওয়া হবে। এই উদ্দেশ্যেই আমাদের ওয়াজ মাহফিলগুলো। এজন্য ওয়াজ মাহফিলগুলোতে সুন্নাত তরিকায় ওয়াজ মাহফিল হওয়াটা জরুরি, কারণ সুন্নতের বাহিরে গেলে সারা রাত ওয়াজ করলেও মানুষ হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। সুন্নত অনুযায়ী সুন্নত তরিকায় অল্প আলোচনা করলে, অল্প কথা বললে সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিতেন, যে ওয়াজ করতেন, যে কথা বলতেন একেবারে সংক্ষিপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আপনাদেরকে নির্দেশ দিতে হবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন কাফায় বলেন, জোরে বলেন, আস্তে বলেন, বলতে হবে নাকি? এটা বলাটা সুন্নতের খেলাফ, কোন নির্দেশ দেওয়া যাবে না। কিন্তু আপনারা নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, নিজের থেকে বলবেন আলহামদুলিল্লাহ, নিজের থেকে বলবেন আল্লাহু আকবার, নিজের থেকে বলবেন নাউযু বিল্লাহ, নিজের থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কম, আলোচনা করতেন একেবারে সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলো, খুতবাগুলো আমরা যদি দেখি 10 মিনিট 15 মিনিট এর বেশি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা বাক্যের ভিতরে নূর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিতেন ওই কথাগুলোয়, ওই কথাগুলো যার কানে পৌঁছত তার পুরো জিন্দগি পরিবর্তন হয়ে যেত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথা বলি অনেক বেশি, ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু আমাদের কথা কোনো মানুষের মধ্যে পরিবর্তন তেমন হয় না। এর মূল কারণ হলো আমরা কথা বলার ক্ষেত্রে, ওয়াজ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা থেকে দূরে সরে গেছে। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন সুন্নার কথার চাইতে বেহুদা কথা হয় বেশি, সেখানে মিথ্যা কিচ্ছা কাহিনী হয় বেশি, সুর করে মিথ্যা হরিণের কাহিনী, অমুকের কাহিনী, তমুকের কাহিনী, কিচ্ছা কাহিনী বলেই ঘন্টার পর ঘন্টা আমরা সময় কাটাই। ওয়াজ মাহফিলে গান গায়, নাচে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে, এবং নাচের বক্তা পাইলে শ্রোতারা ঘন্টার পর ঘন্টা, এবং শত শত শ্রোতা, হাজার হাজার শ্রোতা যদি শুনে যে এমন এক বক্তা আসবো, উনিও নাচবে, আমরাও একটু নাচতে পারবো, দেখবে যে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায় ওই নাচ দেখার জন্য। আবার যদি শুনে বক্তা খুব সুন্দর গান গাইতে পারে, তাহলেও কিন্তু শ্রোতার অভাব হয় না, হাজার হাজার শ্রোতা এসে যায়। অর্থাৎ ওয়াজ মাহফিলের নামে আমরা যা করতেছি এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এই কার্যক্রম থেকে আমাদেরকে ফিরে না আসলে তাহলে ওয়াজ মাহফিল দিয়ে জনগণের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আস্তে আস্তে এই ধারাগুলো থেকে ফিরে আসার। এবং সেই আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা যে পদ্ধতিতে ওয়াজ করতেন, যেই পদ্ধতিতে বয়ান করতেন, সেই পদ্ধতির দিকে আমাদেরকে ফিরে না আসলে আমাদের হেদায়েতের সম্ভাবনা খুব কম। কারণ সুন্নতের মধ্যে বরকত, সুন্নত অল্প আমল করলেও সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রাখেন, সুন্নতের বাহিরে অনেক আমল করলেও সেটার মধ্যে আল্লাহ পাক বরকত রাখেন না। আজকে আমাদের নামের আগে পরে বিশাল বিশাল উপাধি থাকে, 2-3 পৃষ্ঠা লাগে আমাদের এক এক বক্তার উপাধি লিখতে গিয়ে। অথচ আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের যে লকব, তারা এক একজন অসংখ্য হাদিস বর্ণনা করেছেন কিন্তু তাদের নামের আগে পরে কোনো উপাধি নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালি আবু হুরায়রা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আগে পরে কিচ্ছু নাই, খালি ইবনে আব্বাস, খালি ইবনে ওমর, খালি ইবনে আমর, খালি আবু হুরায়রা, খালি আলী, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবেই সাহাবায়ে কেরামের নাম আসছে। কিন্তু আমাদের বক্তাদের আগে পিছে 50টা উপাধি। তারপরে আপনার আপনাদের এই এলাকায় আরেকটা জিনিস দেখলাম যে বক্তা আসতেছে ওই তিন চার মাইল দূরের থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে মিছিল দিতে দিতে স্লোগান দিতে দিতে বক্তারে নিয়ে যায়। এই সিস্টেমটাও সুন্নতের খেলাফ। বক্তা তিনি একজন তাওহীদের কথা বলবেন, সুন্নতের কথা বলবেন, তিনি রাজনৈতিক নেতা নন। তাকে এইভাবে এই পদ্ধতিতে সম্ভাষণ জানানো এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। তারপরে দেখি যে আপনাদের এলাকায় মিছিল করে করে বক্তারে আনে, এটাও সুন্নতের খেলাফ। সাহাবাই কেরাম কোন জায়গায় দাওয়াত দিতে গেলে এইভাবে আপনার মিছিল স্লোগান দিয়ে দিয়ে বক্তা সাহাবাই কেরামদেরকে, তাবেইনে কেরামদেরকে, আমাদের সালাফে সালেহীনদেরকে আনে নাই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এগুলো কারো মনে কষ্ট নেওয়ার জন্য আমি বলছি না, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে সংশোধন করতে হবে, ফিরে আসতে হবে, সুন্নতের ছায়াতলে অবশ্যই আসতে হবে। যত রকমের সমাজে ইসলামের নামে, দ্বীনের নামে, সুন্নতের নামে, তাওহীদের নামে যত শিরক এবং বেদাত সমাজে ঢুকে পড়েছে, আস্তে আস্তে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করতে হবে। এবং এই পরিষ্কারের কাজ আমাদেরকে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে শুরু করতে হবে। এবং এই অঞ্চলে বসুরহাট, তারপরে এই কোম্পানিগঞ্জ, এই নোয়াখালী, এই অঞ্চলে আপনাদেরকে দিয়ে এই শিরক পরিষ্কার করা, ভেদাভেদ পরিষ্কার করার কাজ শুরু করতে হবে। এই জন্য খেয়াল রাখতে হবে আমরা যারা শিরক মুক্ত তাওহীদি ঈমান গঠন করতে চাই, বেদাত মুক্ত সুন্নতি আমল চাই, আমাদের কার্যক্রমে যেন কোনো বেদাত না থাকে, আমাদের কার্যক্রমে যেন সুন্নতের খেলাফ, সুন্নতের বাহিরে কোনো কার্যক্রম না থাকে। আমাদের আলোচক আসছেন, মেহমান আসছেন, এটা মানুষকে মিছিল স্লোগান দিয়ে দেখানোর দরকার নেই। চুপচাপ আমাদের সালাফে সালেহীনদের মানহাজ আমরা সবসময় সালাফে সালেহীনদের মানহাজ ফলো করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন সালাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো জায়গায় বয়ান করতে গেলে এরকম সাদর সম্ভাষণ মিছিল স্লোগানে আমাদের সালাফেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোনো ইমাম কোনো মুস্তাহিদ এভাবে করেন নাই। এজন্য এগুলো আমাদেরকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। এলাকার হত প্রচলন থাকতে পারে, কিন্তু এই প্রচলন আমরা সবসময় অনুসরণ করব না, কারণ আমরা সুন্নতের অনুসারী, আমরা তাওহীদের অনুসারী। এলাকায় অনেক কিছু প্রচলন থাকতে পারে, অনেক সিস্টেম থাকতে পারে, এই সিস্টেমগুলো ভেঙে আমাদেরকে সুন্নতের পতাকা তলে আসতে হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। এবার আমাদের মূল আলোচনার বিষয়ে আসি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সংক্ষেপে, সেই বিষয়টি হলো নাওয়াকেদুল ইমান ওয়াল ইসলাম, অর্থাৎ ইমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের কারণসমূহ। এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি আজকে মাহফিল শোনার জন্য, এখানে কিসের কারণে এসেছি, এখানে আপনারা কেন আসতেন, কোন জিনিস এখানে টেনে নিয়ে আসছে আপনাদেরকে? জি, ইমান। ইমান, ইমানের কারণে, ইমানের টানে, ইমানের খোরাকের জন্য আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। ইমান যদি না থাকতো তাহলে আমাদেরকে টাকা পয়সা দিবে বললেও আমরা এই রাত্রিবেলায় এই মাঠে, এই ময়দানে এখানে আসার চেষ্টা করতাম না। এবং আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন তাদের প্রত্যেকের ভিতরে দীন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নত সম্পর্কে কিছু জ্ঞান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আসার সৌভাগ্য দান করেছেন। কারণ এই মাহফিলে আসার সৌভাগ্য সবার হয় না। অনেকে রাস্তাঘাটে বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তায় অনেকে থেমে যায়, থমকে যায়, এই পর্যন্ত আসতে পারে না এবং বিভিন্ন বাধা বিপত্তি ঠেলে এরকম কোরআন সুন্নার মাহফিল পর্যন্ত আসা, এটা সবার নসিবে, সবার ভাগ্যে জুটে না। তো যেই ভাইয়েরা যেই বোনেরা এই পর্যন্ত আসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহালত থেকে এই ভাই বোনদেরকে মুক্ত করেছেন, মূর্খতা থেকে মুক্ত হয়ে দিনের কিছু বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন বলেই এই মাহফিলে আসা সৌভাগ্য হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাতে যেতে হলে আমাদের কি কি জিনিস লাগে বলেন দেখি। জান্নাতে যেতে চাইলে আমরা কি কি জিনিস লাগবে আমাদের? যে ঈমান এবং আমল দুইটাই লাগবে, ঈমানও লাগবে আমলের সালেহও লাগবে। এই দুইটা জিনিস না হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। বিদেশ যেতে হলে যেমন আমরা এখন যদি সৌদি আরব যেতে চাই, কাতার কুয়েত যেতে চাই, কোনো একটা দেশে যেতে চাই, সেখানেও দুইটা জিনিস লাগে। কি কি জিনিস লাগে বলেন দেখি? পাসপোর্ট লাগে আর ভিসা লাগে। এই দুইটা জিনিস না হলে আপনি অন্য দেশেও যেতে পারেন না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে হলেও এই দুইটা জিনিস লাগবে, ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ যে মানুষগুলো ঈমান এনেছে, যাদের ঈমান আছে, وَعَمِلُوا الصَّالِحَاتِ আমলে সালেহ করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, أَنَّ لَهُمْ جَنَّاتٍ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলে সালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন কি? জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের জন্য শর্ত কি? ঈমান আর আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেন, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের লাগবে কি? ঈমান আর আমলে সালেহ। আলহামদুলিল্লাহ। কিন্তু যে কোনো ঈমান হলে কি জান্নাতে যাওয়া যায় কি না? কোন রকম একটা ঈমান আছে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিল? মুনাফেকের লিডার, মুনাফেকের সর্দার। এই লোক নিয়মিত নামাজও পড়ত, রোজাও রাখত, হজও করত, যাকাতও দিত, অনেক অনেক ইবাদত বন্দেগিও করত এবং নিজেকে মুসলমান বলে পরিচয় দিত, মানুষের সামনে নিজেকে আশেকের রাসূল হিসাবেও দাবি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই লাফ মেরে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলত, ভাইয়েরা শুনেন, আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা তাকে খুব ভালোবাসি, আপনারা সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনবেন। তাহলে এখানে সে আশেকের রাসূল হিসাবেও সে পরিচয় দিত। এত কিছু করার পরেও যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক, জুব্বা মোবারকটাও দিয়ে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিয়ে তাকে দাফন করা হয়েছে। তারপরেও এই লোকটা জান্নাতে না জাহান্নামে? কেন এই লোক জাহান্নামে? কেন যে এই লোকের সমস্যা কোন জায়গা? এই লোকের সমস্যা হলো ঈমানের ভিতরে। লোকটার আমল ছিল অনেক, আমলের অভাব ছিল না, বাহ্যিকভাবে ইমানও ছিল কিন্তু ইমানের ভিতরে সমস্যা ছিল। কি সমস্যা? ওই সমস্যাটা কি? সমস্যাটা ছিল নেফাক। ইমানের ভিতরে নেফাকের রোগে ধরছে, মুনাফিকের রোগে ধরছিল। এই রোগের কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে, ইমান ভেঙে গেছে। এই কারণে আল্লাহর ইবান্দা এত আমল করার পরেও আল্লাহর ইবান্দা জান্নাতে যেতে পারে নাই। তাহলে আমার আপনার ইমান যত ইমানদার দাবি করি, যত আশেক নামাজ পড়ি, যত আমল করি, ইমানটা যদি মজবুত না থাকে, ইমানটা যদি সহি না থাকে, ইমানটা যদি বিশুদ্ধ না থাকে, তাহলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না যদি আমার ইমান বিশুদ্ধ না থাকে। তাহলে আগে ইমান না আগে আমল? এক লোকের ইমান নাই আমল ঠিক আছে, এ লোক জান্নাতে যাবে? আর এক লোকের ইমানটা ঠিক আছে আমল ঠিক মতো নাই, এই লোকের কি হবে? এবার বলেন, এই লোক জান্নাতে যাবেন তবে হয়তো প্রথম দফায় যেতে পারবেন না, কিন্তু এক সময় না এক সময় শাস্তি ভোগ করার পরে, আযাব ভোগ করার পরে এক সময় না এক সময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে লোকের ইমানে নাই আমল সব আছে, আল্লাহর এই বান্দা কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আগে ঠিক করতে হবে ইমান না আমল? আগে ঠিক করা দরকার ইমান, তারপরে আমল। তাহলে ইমানের গুরুত্ব দিতে হবে আমলের চাইতে বেশি। এজন্য আমলের লেখাপড়ার চাইতে ইমানের লেখাপড়া করতে হবে বেশি, ইমান সম্পর্কে জানতে হবে বেশি, ইমান সম্পর্কে সজাগ থাকতে হবে বেশি, ইমান সম্পর্কে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আচ্ছা এবার বলেন, ইমানের দাম কত? কয় কোটি টাকা ইমানের দাম? আপনাদের ইমানের দাম কত? কার ইমানের দাম কত? কত হইলে বিক্রি করবেন ইমানটা বলেন দেখি? যে ইমানের দাম কত? ইমানের দাম আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করলেও ইমানের মূল্য হবে না। ইমানের দাম আসমান জমিনের সমস্ত সম্পদের চাইতেও বেশি। এজন্য আমাকে আপনাকে কেউ যদি বলে তোমাকে সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হবে, তোমাকে সারা দুনিয়ার নেতা বানায় দেওয়া হবে, সারা দুনিয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তুমি তোমার ইমানটা বিক্রি করে দাও, দিবেন? কেউ রাজি আছেন? তাহলে বোঝা যায় আমাদের ইমানের দাম কত। আল্লাহু আকবার, ইমানের কত দাম? তাহলে এই পৃথিবীতে ধনী কারা, মুসলমান না অমুসলমান? তাহলে প্রতি বছর বিশ্বের ধনীদের তালিকা হয়, সেখানে তো আপনাদের নাম নাই, আছে? প্রতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা হয় না? ওই শীর্ষ ধনীদের তালিকার মধ্যে বিল গেটস এর নাম আছে, আছে না? আরো কত সারা সারা ধনীর নাম আছে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আমাদের ইমানের দামটা যদি আমরা বুঝি, তাহলে বিল গেটস এর মতো লোকেরা আমাদের তুলনায় মিসকিন না, তাদের চাইতে অনেক অনেক কোটি কোটি গুণ বেশি দামের ইমান আমাদের আছে। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ তাদের কাছে নাই, তাদের কাছে সারা দুনিয়ার সম্পদ থাকলেও আমার আপনার ইমানের মতো সম্পদ নাই। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে ধনী কারা? মুসলমানেরা, মুমিনেরা। তাদের ইমানটা এত দামি, এত মূল্যবান, যে ইমান দিয়ে রব্বুল আলামিন জান্নাত দিবেন, এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের দাম পুরা জমিনের সমস্ত সম্পদ বিক্রি করলেও ওই জান্নাতের একটা ইটের দামও হবে না। আল্লাহ আকবার, দুনিয়ার সব যদি বিক্রি করে দেন জান্নাতের একটা ইটের দামও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাবিনাতুন ফি ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন, জান্নাতের এক একটা ইট স্বর্ণ দিয়ে তৈরি, জান্নাতের এক একটা ইট রৌপ্য দিয়ে তৈরি। সুবহানাল্লাহ, জান্নাতের এক একটা ইট, বিশাল বিশাল ইট স্বর্ণ দিয়ে এবং রৌপ্য দিয়ে তৈরি। সুবহানাল্লাহ, তাহলে সারা দুনিয়া বিক্রি করে জান্নাতের একটা ইটের দামও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিনিময়ে সে জান্নাত দিবেন, তাহলে ঈমানটার দাম কত? এত মূল্যবান, এত দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, অথচ এই দামি জিনিসটাকে অবহেলায় অযত্নে আমরা ফেলে রেখেছি। আমরা ঈমানের কদর বুঝি নাই, ঈমানের দাম বুঝি নাই, ঈমানের গুরুত্বটা বুঝি নাই, ঈমানের আমাদের কাছে কোনো মূল্য নাই। মূল্যবান জিনিস কিন্তু রাস্তায় পাওয়া যায় না, মূল্যবান জিনিস খোলা জায়গায় পাওয়া যায় না। যেই জিনিস যত মূল্যবান, সেই জিনিসকে তত গোপনে সংরক্ষণ করে। রাস্তাঘাটে হাঁটি দেখেন, কানের দুল কয় জোড়া পাইবেন এই রাস্তা দিয়ে? পাইবেন, রাস্তার উপরে রাখি গেছে, পাইবেন? তারপরে 1000 টাকার নোট কয়টা পাইবেন রাস্তাতে হাঁটি হাঁটি দেখেন? ওই স্বর্ণগুলো, গলার চেন, কানের দুল, মূল্যবান মূল্যবান স্বর্ণগুলো বাড়িতে গেলে টেবিলের উপরেও পাইবেন না, চেয়ারের উপরেও পাইবেন না, খাটের উপরেও পাইবেন না, আলমারি ভাঙ্গিও পাইবেন না, আলমারির মধ্যেও রাখে না। কয় রাত্রে যদি ডাকাত আসে আলমারি ভাঙ্গি নিয়ে যায়। মূল্যবান জিনিস, দামি জিনিস এমন জায়গায় লুকায় যাতে দুনিয়ার সবাই চেষ্টা করেও ওই জিনিস আমার থেকে নিতে না পারে। সবাই মূল্যবান জিনিসের কদর বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে যেই জিনিসটা যত বেশি মূল্যবান, সেই জিনিসটাকে রাব্বুল আলামিন তত গোপনে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। শরীরের ভিতরে মূল্যবান হাট, আমার আপনার হাট আছে না? হাটটা কোথায় খুলে রেখেছে আল্লাহ বাহিরে যে হাট দেখা যায়? কত গোপনে ভিতরে সংরক্ষণ করেছেন। আমার আপনার শরীরের মূল্যবান জিনিস হলো ব্রেন। এই ব্রেনকে দেখেন যেখানে রাখছেন, কত কভার দিছেন, উপরে একটা শক্ত কভার দিয়ে দিছেন, দিছেন না? এত শক্ত কভার যাতে বাহিরের বাতাস, বাহিরের আলো, বাহিরের ক্ষতিকর কোনো জিনিস ওই ব্রেনের মধ্যে ঢুকতে না পারে। এইভাবে শরীরের যতগুলো মূল্যবান মূল্যবান দামি দামি পার্টস আছে, এই পার্টস গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কত যত্নে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। শরীরের সবগুলোর মধ্যে সবচেয়ে দামি কোনটা বলেন দেখি? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা আছে আমাদের, সবচেয়ে দামি পার্টস কোনটা? জি দেখি, আপনারা স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান জানেন কিনা? জি, এক একজন এক একটা দাম কয়। সবচেয়ে দামি হলো আমার আপনার রুহ। সবচেয়ে দামি হলো কি? রুহ যদি চলে যায়, সব আছে, বডি, ব্রেইনও আছে, হার্টও আছে, সব আছে, পুরা বডি আছে, কিন্তু রুহ নাই, তখন আর আপনার নাম মানুষ নাই, আপনার নাম হয়ে গেছে কি? লাশ। আপনার নাম হয়েছে কি? যতক্ষণ রুহ আছে ততক্ষণ আপনি মানুষ, যখন রুহ নাই, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব আছে, তারপরেও আপনারে কেউ মানুষ বলে না, কয় লাশ দাফন করো, লাশটা দাফন করো, আর মানুষ নাই, কি হয়ে গেছে? তাহলে এই রুহটা কোথায়? এত মূল্যবান, এত দামি জিনিসটা কোথায়? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সংরক্ষণ করেছেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিজ্ঞান এটাকে খুঁজে পায় না, এটাকে খুঁজে পাওয়া যায় না। এটা কোন জায়গায় আছে, কোন অংশে আছে, কোথায় আছে, এটাকে আজ পর্যন্ত কেউ খুঁজে বাইর করতে পারে না। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে তার ভিতরে রু আছে, নাস্তিকও বিশ্বাস করে তার ভিতরে রু আছে, বিশ্বাস করে না? কিন্তু নাস্তিকেরে বলেন যে তোমার রু যে আছে, রুটা কোথায় দেখাই দাও, তাহলে না দেখিও নাস্তিক বিশ্বাস করে তার ভিতরে রু আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেও বিশ্বাস করা ফরজ। আমার শরীরের জিনিসও তো আমি দেখি না, না দেখে বিশ্বাস করি। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, ইমান এত মূল্যবান এত দামি জিনিস, সেই জিনিসও অযত্নে অবহেলায় বাহিরে ফেলে রাখা যাবে না। ইমানকে খুব যত্ন করে সংরক্ষণ করতে হবে, কোন অবস্থায় যাতে আমার ইমানটা চুরি হয়ে না যায়, ইমানটা ডাকাতি হয়ে না যায়, ইমানটা যাতে সংরক্ষিত থাকে, এই ইমানটা নিয়ে যাতে কবরে যাইতে পারি। ইমান যদি চুরি হয়ে যায়, ইমান যদি ডাকাতি হয়ে যায়, ইমান চোর আছে কি নাই? ইমান চুরি করারও জমিনে ইমান চোর আছে। কত ইমান চোর চতুর্দিকে বসে থাকে, একটু সুযোগ পাইলেই ইমানটা নিয়ে চলে যাবে। কত ইমানের ডাকাত বিরাট বিরাট দরবার খুলে বসে আছে ইমান ডাকাতি করার জন্য। ওই যে বিভিন্ন পাখি ধরার জন্য যেরকম ফাঁপ পাতা হয়, এরকম ফাঁপ পেতে কত ডাকাত বসে আছে মানুষের ইমান নষ্ট করার জন্য। তাহলে সতর্ক থাকতে হবে, আমার ইমানটা যেন চোরে না নিতে পারে, আমার ইমানটা যেন ডাকাতে নিতে না পারে, আমার ইমানটা নিয়ে যেন আমি কবরে যাইতে পারি। ইমান যদি দুনিয়াতে রেখে যান যে আমার ছেলে মেয়েরা বাকজক করে নিব, রাখে যাওয়া যাবে? কি করতে হবে? সাথে করে নিয়ে যেতে হবে, না হয় জান্নাত পাবেন না। এজন্য আমরা জানাজার নামাজে কি দোয়া করি, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাকে দুনিয়ায় বাঁচাই রাখবা ততদিন ইসলামের উপরে বাঁচাই রাখবা, যখন আমার মৃত্যু দিবা আমাকে ইমানের উপরে মৃত্যু দিবা। সুবহানাল্লাহ, তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ইমান দুনিয়াতে রেখে যাওয়া যাবে না। তাহলে বোঝা যায় ইমান সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে কবরে যাওয়া লাগবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। এখন আমার আপনার ভিতরে ইমান আছে কি নাই বলেন দেখি, আছে না ইমান? অনেকে সাহস হয় না কইতে আছে কি নাই, ভয় লাগে, কয় আছে কই কোন বিপদে পড়ি, নাই কই কোন বিপদে পড়ি, এজন্য আছেও কয় না নাইও কয় না। ইমান আছে, ইমান নাই কার কার দেখি, যে এখানে মাহফিলে আসছেন কারো ইমান নাই, এরকম ভাই কেউ আছেন? আল্লাহ আকবার, একজনও নাই। তাহলে সবার ইমান আছে ইনশাআল্লাহ। তবে যে ইমান আছে এই ইমানটা কিরকম ইমান? ফজরের নামাজে নিতে পারে ইমানে? এই ইমান কতটুকু পাওয়ারফুল, কতটুকু শক্তিশালী? ফজরের নামাজ পর্যন্ত নিতে পারে? আমাদের সমাজে অনেক ভাই বোনকে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজে মনে চাইলে মাঝে মাঝে হাজিরা দেন, ঈদের নামাজে প্রথম কাতারে থাকেন, জানাজার নামাজে লেকচার দেন, এরকম অনেক ভাই আছেন। কয় আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত আছে না, এরকম কয় রে মিয়া তুমি নামাজ পড়লে কি হইব, তোমার সাথে আমার ইমান খুব মজবুত খুব শক্তিশালী, তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল, আমি নামাজ না পড়লেও কিন্তু আমার ইমান। আল্লাহু আকবার, যেই ইমান আমাকে নামাজ পড়াইতে পারে না, যেই ইমান আমাকে বাড়ি থেকে মাত্র 50 গজ 100 গজ 200 গজ দূরে মসজিদ, সেই মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, যে ইমান আমাকে ফজরের নামাজের সময় বিছানা থেকে সোজা করতে পারে না, শোয়া থেকে বিছানার সাথে লেগে যাওয়া চাইতে খাড়া করতে পারে না, সোজা করতে পারে না, ওই ইমান এখান থেকে হাজার হাজার মাইল দূরে জান্নাত, ওই ইমান কোনোদিন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। যে ইমান মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ইমান ফজরের সময় তুলতে পারে না, সেই ইমান জান্নাত পর্যন্ত নিতে পারবে না, এটা লিখে রাখেন। তাহলে ইমান আছে কি নাই বা জান্নাতে নেওয়ার মতো ইমান আমার হয়েছে কিনা, এটা বোঝা যাবে কখন? যখন মসজিদ থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আজানের তাওহীদের আওয়াজ গুলো, রেসালাতের আওয়াজ গুলো আমার অন্তরে ইমানের সাথে এসে চুম্বকের মতো লেগে যাবে। এই আওয়াজ আসার পরে আমার ইমান ভিতরে থাকার কারণে ইমান শুধু চটপট করবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগবে না, আমার কোনো কাজকর্ম ভালো লাগবে না। কতক্ষণে আমার ইমানের খোরাকের জন্য মসজিদে চলে যাব, বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে। এক ওয়াক্ত আদায় করছি, আর এক ওয়াক্তের কখন আজান হবে? ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের দিকে কানটা খাড়া হয়ে আছে, কখন আরেকটা ওয়াক্তের আজান হবে আমি হাজিরা দিব। ফজরের সময় বারবার উঠে আর ঘড়ি দেখে কখন ফজরের আজানটা হবে, আজান হওয়ার সাথে সাথে সোজা হয়ে লাফ মেরে উঠে দাঁড়াই মসজিদের দিকে যাওয়া শুরু করে, বুঝতে হবে আমার ইমান জান্নাতে নেওয়ার উপযোগী ইমান। আর যে ইমান আজান শুনল মসজিদে একামত হয়ে গেল, ইমান মসজিদ পর্যন্ত টানে না। ফজরের সময় আজান হইল, আজানের পরে ঘুম থেকে উঠে না, ওই ইমান জান্নাতে নেওয়ার উপযোগী ইমান না। এই ইমান জান্নাতে নিতে পারবো না। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, সাধারণভাবে খেয়াল করলে দেখবেন, বাচ্চা রাত্রে ঘুমানোর সময় মাকে বলতেছে, আম্মা আপনার একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত করি। মা কয়, বাবা ওসিয়ত করো যা মনে চায়। ওসিয়তটা হইল, আম্মা রাত্রে ফজরে রাত পর্যন্ত আমার যদি টয়লেটে যাওয়ার দরকার হয়, আমার যদি প্রস্রাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, আম্মা আমার একটু কষ্ট করে ঘুম থেকে জাগাই দিবেন। বাচ্চা কাকে বলে? মাকে দায়িত্ব দিতেছে যে আম্মা শোনেন, রাত্রে যদি আমার বাথরুমে যাওয়ার দরকার হয় তা আমাকে একটু জাগাই দিবেন। তখন মা কি বলে যে বাবারে শোনো, রাত্রে যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন দেখা দিবে, যখন তোমার বাথরুমে যাওয়ার দরকার হবে, বাথরুম টয়লেট এমন এক জিনিস, ওই জিনিসেই তোমার ভিতরে এমন নড়াচড়া তৈরি করবে, রাত্রে তোমার ভিতরে জিনের ভয় থাকবে না, ভূতের ভয় থাকবে না, তুমি নিজেই উঠে লাফ মেরে তুমি টয়লেটের দিকে দৌড় দিবা। মারেও ডাকা লাগবে না, মারে ডাকার সময়ও পাইবে না, যখন তোমার প্রয়োজন দেখা দিবে ওই প্রয়োজনেই তোমার ঘুম থেকে জাগাই ফেলব। তাহলে যার ভিতরে ইমান আছে, যার ভিতরে ইমানের চেতনা আছে, যার ভিতরে ইমানের তাওহীদ আছে, যখন ইমানের কোন দিক থেকে গ্রাণ আসবে, ইমানের খোরাক আসবে, ইমানের আওয়াজ আসবে, চুম্বকের মতো আমার ইমানেই আমাকে টান দিবে। সুবহানাল্লাহ, অন্য কেউ টানা লাগবে না, আমার ইমানে আমাকে টানে নিয়ে যাবে। যে ইমান টেনে নিবে না, যে ইমান মসজিদের দিকে টানবে না, নামাজের দিকে টানবে না, বুঝতে হবে ওই ইমান অসুস্থ হয়ে মারা গেছে, ওই ইমানের অবস্থা ভালো না। এই ইমানের ট্রিটমেন্ট দরকার, এই ইমানের চিকিৎসা দরকার। তাহলে ইমানটাকে যত্ন করতে হলে, ইমানটা রাখতে হলে কি লাগবে বলেন দেখি? ইমানের চিকিৎসা করতে হলে কি লাগবে? না, নামাজ না। ইমানের চিকিৎসা করতে হলে ইমানের এলেম লাগবে, ইমানের এলেম লাগবে, ইমানের জ্ঞান লাগবে। ইমানের অপর নাম এলেম, ইসলামের অপর নাম এলেম। ইসলাম এমন একটা দিন, ইমান এমন একটা জিনিস, এলেম ছাড়া ইসলাম হয় না, এলেম ছাড়া ইমান হয় না। মূর্খ মানুষ ইমান আনতে পারে না, মূর্খ মানুষ ইসলাম গ্রহণ করতে পারে না। আবু জাহেলের নাম শুনছেন? কোন দেশের লোক? আরব দেশের লোক। খালি আরব দেশের লোক না, দুনিয়ার সবচেয়ে বড় সেই যুগের বুদ্ধিজীবী, সারা দুনিয়া থেকে তার কাছে আসতো বুদ্ধি নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য তার কাছে আসতো। এত বড় বুদ্ধিজীবী, বড় বুদ্ধিজীবী ছিল, সেই বুদ্ধির জন্য আসতো যার কাছে, সেই আবু জাহাল ইসলাম গ্রহণ করতে পারে নাই, ইমান আনতে পারে নাই। কেন? ইমান জাহালতের কারণে, জাহালতের কারণে ইমান আনতে পারে নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আবুল হাকাম না, সে হলো কি? আবু জাহাল। তাহলে বোঝা যায় ইমান ইসলাম হলো এলেমের নাম। ইমান ইসলাম কিসের নাম? এলেমের নাম। জ্ঞান ছাড়া ইমান হয় না, জ্ঞান ছাড়া ইসলাম হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ জেনে নাও, এলেম শিখো, এলেম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। তাহলে ইমান আনতে হলে ইমানের জন্য কি লাগে? ইমানের জন্য এলেম লাগে। এলেম ছাড়া জাহালত দিয়ে, মূর্খতা দিয়ে ইমান আনা যায় না। এজন্য ইমান আনতে হলে ইমানের লেখাপড়া লাগে। ইমানের লেখাপড়া কেমনে করবেন? ইমানের লেখাপড়া করতে হলে ইমানের উসুল জানতে হবে। কি জানতে হবে? ইমানের উসুল। ইমানের লেখাপড়া করতে হলে ইমানের আহকাম জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। চারটে বিষয় লেখাপড়া লাগবে। কয়টা বিষয়? চারটা বিষয়। ইমানের উসুল, তারপরে ইমানের আহকাম, ইমানের আরকাম, আরেকটা হলো কি? ইমান ভঙ্গের কারণ। এই চারটে জিনিসের এলেম হইলে তাহলে বোঝা যাবে কি হয়েছে, ইমানের এলেম, ইমানের জ্ঞান অর্জন হয়েছে। এই চারটে জিনিসের এলেম না থাকলে বোঝা যাবে তার মধ্যে ইমানের কোনো এলেম আসে নাই, ইমানের জ্ঞান আসে নাই। তাহলে বলেন দেখি এবার, ইমানের উসুল কয়টি? ইমানের উসুল কয়টি? তিনটি। ইমানের উসুল কয়টি? তিনটি। ইমানের উসুল আছে। ইমানের আহকাম আরকান কয়টি? নামাজের আরকান আহকাম কয়টি? জি, ১৩টি। তো ইমানের আরকান আহকাম কয়টি? তাহলে নামাজের আরকান আহকাম বেশি জরুরি না ইমানের আরকান আহকাম বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? অথচ আমরা ইমানেরটা কিন্তু জানি না, ইমানের আরকান আহকাম কয়টা সেটা জানি না। জানি কোনটা? নামাজেরটা। অথচ নামাজের আগে জরুরি হলো কি? ইমান। আচ্ছা আবার বলেন, অজুবঙ্গের কারণ কয়টি? অজুবঙ্গের কারণ ৭টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ১৯টি। তো ইমান ভঙ্গের কারণ কয়টি? দেখা যাবে আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখেন যে আপনি জিজ্ঞাসা করেন অজুবঙ্গের কারণ কয়টি বলতে পারে, তারপরে নামাজ ভঙ্গের কারণ কয়টি বলতে পারে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ইমান ভঙ্গের কারণ কয়টি, এই দেশের অধিকাংশ মুসলমান এটা বলতে পারে না। অর্থাৎ ইমান ভঙ্গের কারণ, ইমানও যে ভাঙতে পারে, ইমানও যে ভাঙ্গে, এটাও আমাদের অধিকাংশ ভাই বোন জানেন না। ইমানও কিন্তু ভেঙে যায়, ইমানও, ওযু যেমন ভাঙ্গে, নামাজ যেমন ভাঙ্গে, রোজা যেমন ভাঙ্গে, হজ যেমন ভাঙ্গে, ইমানও ওইরকম ভাঙ্গে। যেরকম সবকিছু ভাঙ্গে ঠিক একইভাবে ইমানও ভাঙ্গে। এই জন্য ইমান ভঙ্গের কারণও আমাদের জানা থাকা জরুরি। ওযু ভঙ্গের কারণ যদি জানা না থাকে, আল্লাহর ওই বান্দা জীবনে একবার ওযু করলে আর ওযু করা লাগে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানেন না, তাহলে প্রতিদিন আর ওযু করা লাগবে না। একবার ওযু করলে আর দ্বিতীয়বার ওযু করার দরকার নাই। আপনি ফজরের ওযু করবেন, ফজরের ওযু দিয়ে জোহর আসর মাগরিব এশা সব পড়তে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে, ও ভাই তুমি ফজরে উজু করছো আর উজু করো নাই কেন? আমি সকালে না এত সুন্দর করে উজু করছি, সারাদিন আমি প্রস্রাব করছি, পায়খানা করছি, এত কিছু করছি, ওজুর কি হয়েছে? আরে মিয়া, আমি প্রস্রাব না করছি, পায়খানা না করছি, ওজুর কি হইল? কারণ আল্লাহর বান্দা জানে না যে এগুলোর মাধ্যমে উজু ভেঙে যায়। যে ব্যক্তি উজু ভঙ্গের কারণ জানবে না তার কিন্তু বারবার উজু করা লাগে না, একবার উজু করলে সারা জীবন থাকে। ঠিক একইভাবে আল্লাহর বান্দা যদি ইমান ভঙ্গের কারণ না জানে তাহলে নামাজ না পড়লেও ইমান থাকে, শেরেক করলেও ইমান থাকে, ইসলামের বিরুদ্ধে কথা বললেও ইমান থাকে, তারপর দিনের বিরুদ্ধে কথা বললেও ইমান থাকে, সুন্নতের বিরুদ্ধে কথা বললেও ইমান থাকে, ইমান আর কোনো দিকে যায় না। এই জন্য দেখেন বাংলাদেশে অজু ব্যাঙ্গে গেছে এইরকম দেখছেন কিনা, কতজন দেখছেন? মসজিদে নামাজ পড়তেছে হঠাৎ করে বের হয়ে গেল, কারণ কি? বুঝতেছি যে অজু ব্যাঙ্গে গেছে, নামাজ ভেঙে গেছে, দেখছেন না? কিন্তু ইমান ভাঙ্গি গেছে এরকম কাউকে দেখছেন? বাংলাদেশে এরকম দেখা যাবে না, কারণ ইমান যে ভাঙ্গে, ইমান কেমনে ভাঙ্গে এটাই তো আমরা জানি না, তার ইমান ভাঙবে কেমনে? এই জন্য ইমান একবার আসতে ওয়ারেসি সূত্রে পাইছি, থাকুক আর না থাকুক ইমান আছে। এই জন্য আমাদেরকে জানা জরুরি, ইমানও ভাঙতে পারে। ইমান ভঙ্গের দশটা কারণ আছে, কয়টা কারণ? এই দশটা কারণ আমরা অল্প সময়ে আলোচনা করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নম্বর ইমান ভঙ্গের কারণ, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করলে ইমান ভেঙে যায়। শিরক আপনারা বুঝেন তো নাকি? শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিপরীত, আল্লাহর একত্ববাদের বিপরীত জিনিসকে বলা হয় কি? শিরক। শিরক করলে ইমান চলে যায়, শিরক করলে ইমান থাকে না। শিরক আর তাওহীদ একটা আরেকটার বিপরীত, তাওহীদ থাকলে শিরক থাকে না, শিরক থাকলে তাওহীদ থাকে না। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, শিরক করলে আল্লাহ পাক তাকে জান্নাত দেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, শিরক করবেন নামাজও পড়বেন নামাজ বরবাদ, শিরক করবেন যাকাত দিবেন যাকাতও বরবাদ, শিরক করবেন হজ করবেন হজও বরবাদ, সব বরবাদ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 65 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকল নবীদেরকে ওহী নাযিল করে জানাই দিছি, যদি আল্লাহর সাথে শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। আল্লাহর সাথে শিরক করলে সমস্ত আমলকে আল্লাহ পাক বরবাদ করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু আমি আল্লাহর সাথে জীবনে শিরক করে নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা হাজির হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। যেই পরিমাণ গুনাহ নিয়ে যাবে আল্লাহ পাক সেই পরিমাণ মাগফিরাত নিয়ে মোলাকাত করবেন, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইয়্যা, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক কেমনে হয়? ইবাদত করতে হয় একমাত্র কার? যদি আল্লাহর ইবাদত করা হয়, ওই ইবাদত আল্লাহর কোন মাখলুকের জন্য করা হয়, তখন হয় কি? শিরক। যেমন সেজদা দেওয়া, সেজদা, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, খবরদার বান্দা, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই খালেক আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সেজদা করো। তাহলে সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ। এখন আমি যদি গিয়ে আল্লাহর কোন ওলিকে সেজদা করি, কোন জীবিত ওলি, কোন মৃত ওলি, যে কাউকে গিয়ে সেজদা করি, ঈমান থাকবে কি থাকবে না? কেন থাকবে না? শিরক। এই শিরক করলে ঈমান ভেঙ্গে যায়, শিরক করলে ঈমান ভেঙ্গে যায়, শিরক করলে ঈমান থাকে না। মান্নাত করা একটা ইবাদত। মান্নাত, মান্নাত বুঝেন তো? মান্নাত হলো আপনি কোনো বিপদে পড়ছেন, অসুস্থতায় পড়ছেন, তখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আপনি এই বিপদটা থেকে, মুসিবতটা থেকে উদ্ধার করেন। আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, 3 দিন রোজা রাখব, 10,000 টাকা আপনার জন্য খরচ করব, এটার নাম কি? মান্নাত। তাহলে এটাও একটা ইবাদত। এটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আমাকে বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমার রোগ ব্যাধি দূর করার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং মান্নত করলেও করতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে মান্নতের টাকা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। এখন আপনাকে বিপদ দূর করলো আল্লাহ, রোগ মুক্তি করলো আল্লাহ, টাকা দিলেন আল্লাহর এক গোলামেরে, টাকাটা নিয়ে যায় এক দরবারে দিয়ে আসলেন, এক মাজারে দিয়ে আসলেন, এক মৃত ব্যক্তিরই দিয়ে আসলেন। তো ওই মৃত ব্যক্তিকে আপনার বিপদ দূর করছে নাকি? বিপদ দূর করলো আল্লাহ, টাকাটা দিয়ে আসলেন আরেকজনের, এটার নাম হলো কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করছেন, টাকাও দিবেন আল্লাহকে, কেমনে আল্লাহকে দিবেন? জমিনে আল্লাহর ঘর আছে, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। মাদ্রাসা নবীর ঘর না, মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর গুলাতে দিবেন। আল্লাহর অনেক দরিদ্র বান্দা আছে, গরিব আছে, মুসাফির আছে, ফকির আছে, মিসকিন আছে, বিধবা আছে, এতিম আছে, এদেরকে আপনি দিয়ে দিবেন। এটাই হলো আল্লাহর জন্য মান্নত। কিন্তু আপনি এখানে না দিয়ে একজন ব্যক্তির দরবারে, একজন ব্যক্তির মাজারে যে মান্নত দিয়ে আসলেন, শিরক, ঈমান চলে যাবে। দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া, দোয়া একটা গুরুত্বপূর্ণ। তাহলে আমার ছেলেমেয়ে হইতেছে না, ছেলেমেয়ে দরকার, কার কাছে চাইব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ব্যবসা বাণিজ্য মন্দা যাইতেছে, ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার, চাইতে হবে কার কাছে? টাকা পয়সা দরকার, ধন সম্পদ দরকার, চাইতে হবে কার কাছে? এখন আল্লাহর কাছে চাইলেন, চাইতে চাইতে কয়দিন চাইলেন, পাইলেন না। এরপরে মনে করলেন, এত আবার আল্লাহর কাছে চাইলাম, পাইলাম না, আর ধৈর্য ধরা যায় না, এবার খাজা বাবার কাছে চাই। খাজা বাবার কাছে চাইছেন, ঈমান থাকবে? আমাদের সমাজে কেউ কেউ বলেন, কেউ ফিরে না খালি হাতে, গেলে ওরে এটাও জানে না, গেলে কোথায়? খাজার দরবারে। এই কথাগুলি ঈমান থাকবে? বলতে হবে কি? কেউ ফিরে না খালি হাতে, গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফিরবে না। অন্য জায়গায় অন্য দরবারে চাইতে গেলে পকেটও খালি হবে, ইমানও খালি হবে। এজন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কুল যদি করে বসে থাকেন তাবিজের উপরে, ইমান থাকবো না। তাবিজের উপরে তাওয়াক্কুল, আমার হাতে বড় আহাদ নামার তাবিজ আছে, অমুক জায়গার তাবিজ আছে, এরকম তাওয়াক্কুল করে বসে আছেন গলার মধ্যে, কোমরের মধ্যে লাগাই। সমাজে সবচেয়ে রমরমা ব্যবসা দেখা যায়, এটার মতো ব্যবসা আর কোনোটা নাই বর্তমানে। এক একটা ফোন 60,000-60,000 টাকাও আছে, 1,00,000 টাকা তাবিজও আছে, দেখছেন নে? 1,00,000 টাকা তাবিজ দেখছেন? এক তাবিজের দাম 1,00,000 টাকাও আছে। আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেখো, আল্লাহ বলছেন কি, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়াত অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। কয় আল্লাহর আয়াত দিয়ে তোমারে তাবিজ দিছি, অল্প টাকা হাদিয়া দিলে হবে না, বেশি টাকা হাদিয়া নিতে হবে। আল্লাহ পাক বলছেন খবরদার, দুনিয়ার স্বার্থের জন্য আমার কোরআনকে ব্যবহার করিও না, এটাকে অল্প মূল্য বলছেন। আর তাবিজ দেওয়াটাই স্বার্থের বিনিময়ে আল্লাহর আয়াতকে বিক্রি করা, এটা বিক্রি করে আবার কোরআন দিয়ে দলিল দে, নাউজুবিল্লাহ। এটা যদি জায়েজ হইতো কোরআন দিয়ে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীরে তাবিজ দিতেন, দিতেন না? আচ্ছা আর কারণে না দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই নাতিরে দুইটা তাবিজ দিতেন, কমপক্ষে দুইটা হলেও দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এত আদরের নাতি, এত মহব্বতের নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলে নাতি পিঠের উপরে উঠে বসে থাকতো, নানা সাজদায় গেলে নাতিরা কি করতো? পিঠের উপরে উঠে বসে থাকতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সুযোগে আমার সাজদাটা একটু লম্বা করে নি, নাতি একটু খেলুক পিঠের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে উঠতেন না, দীর্ঘক্ষণ সাজদায় থাকতেন আর নাতিরা পিঠের উপরে খেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমি এই হাসান আর হুসাইনকে মহব্বত করি, রাব্বুল আলামিন আপনিও তাদের দুজনের মহব্বত করেন। সুবহানাল্লাহ। এত মহব্বতের নাতি, দুজনের দুইটা তাবিজ দিতেন না? কি বলেন, আমার নাতিগুলো একটু বিপদ আপদ থেকে মুক্ত থাকুক, কেউ যেন জাদুটো না করে আমার নাতিগুলো মারতে না পারে, আমার নাতিগুলোর দুইটা তাবিজ দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন? কোন সহীহ দৈত্য দূরের কথা, কোন জাল হাদিসে আছে? বরং হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আসতো নানার কাছে, নানা কি করতেন? উইদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে দুই নাতিরে ফু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লামের সুন্না পদ্ধতি হলো নাতিরে তাবিজ দেন নাই, নাতিরে এই দোয়া পড়ি পড়ে আল্লাহর আশ্রয়ে পাঠাই দিতেন, ফু দিতেন, সবসময় দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে যে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, যদি জায়েজ হইতো, যদি বৈধ হইতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমাদেরকে দেখাই দিতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দোকান খুলে বসতেন, বসতেন না? মদিনার তাবিজ, মদিনাতে কয়েকজন সাহাবি মসজিদে নববীর পাশে তাবিজের দোকান দিয়ে বসতেন, বসতেন না? মক্কাতে হারামের সামনে দোকান দিয়ে বসতেন, বসরাতে বসতেন, বাগদাদে বসতেন, কুফাতে বসতেন, বিভিন্ন শহরে শহরে সাহাবায়ে কেরাম তাবিজের দোকান দিয়ে বসতেন, মানুষ সকালে লাইন দিত তাবিজের জন্য। এরকম একজন সাহাবি কোন জায়গায় দোকান দিয়ে বসতেন যে তাবিজের দোকান, এখানে সর্বরকমের সর্বরোগের তাবিজ পাওয়া যায়, এরকম সাহাবায়ে কেরাম দিছেন নাকি? তাহলে যেই কাজ কোরআনে কারিমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কেয়ামত পর্যন্ত এটা করা যাবে না। কারণ সকল মুফতির বড় মুফতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ইমামের বড় ইমাম, ইমামে আজম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সাথে শেরেক করলে কি হয়? ইমান ভেঙ্গে যায়। এই জাতীয় যত শেরেক আছে, একটা দুটা না, কয়েকটা নমুনা বললাম, আরো অনেক শেরেক আছে। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ, মান জালা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়াত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফা। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি তার মাঝে আর আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী বানাই নেয়, মধ্যস্থতাকারী নির্ধারণ করে এবং ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, মধ্যস্থতাকারীর কাছে শাফাত কামনা করে, এই লোকের ইমান ভেঙ্গে যাবে। মানে সে মনে করে, সে বিশ্বাস করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমি সরাসরি ডাকলে হবে না, সরাসরি যদি আল্লাহরে ডাকি আল্লাহ আমার কথা শুনবে না। অথচ আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দিন ফা ইন্নি করিব, আমি তাদের নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন ডাক দেয় আমাকে আমি সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ, বান্দার সাথে আল্লাহর সরাসরি কানেকশন। বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর সাথে সরাসরি কথা বলা শুরু করে। তাহলে প্রত্যেকটা ইবাদত বান্দা আল্লাহর জন্য সরাসরি করবে। কিন্তু কেউ যদি মনে করে না সরাসরি করলে আল্লাহ কবুল করবে না, এই জন্য জিকির করার আগে জিকিরের নিয়ত করে নিতে হইব। সরাসরি যদি জিকির করি আল্লাহ কবুল করবে না, কি করতে হবে? জিকিরের ফয়জে বরকত পাইতে হইলে আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা, আমার কলব আমার হুজুরের দিকে মোতাওয়াজ্জা, আমার হুজুরেরটা দাদা হুজুরের দিকে, দাদা হুজুর থেকে পুরা বাংলাদেশ ঘুরে, ইরান ঘুরে, সৌদি আরব ঘুরে, তারপরে মদিনা গিয়ে মদিনা থেকে আরশে মওলার দিকে, সেখান থেকে ফয়জে বরকত আসবে। তো ফয়জে বরকত আসতে হলে এরকম ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে তারপরে ফয়জে বরকত আসে। তা আমি আল্লাহর ইবাদত করার জন্য এত জায়গায় ঘুরতে হবে কেন? আল্লাহর ইবাদত করব আমি, আল্লাহর গোলাম, তরিকাও হবে তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল দেখাই গেছেন কোন ইবাদত কিভাবে করতে হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই গেছেন না? জিকির কেমনে করতে হবে সেটাও দেখাইছেন, দরুদ কেমনে পড়তে হবে সেটাও দেখাইছেন, সকল ইবাদত দেখাইছেন। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন সেই দেখানো পদ্ধতিতে আমি আল্লাহর ইবাদত করব, কোনো মধ্যস্থতাকারীর দরকার। যদি কেউ মনে করে মধ্যস্থতাকারীর দরকার আছে, তার ইমান চলে যাবে। দলিল কি? সূরা আজ-জুমারের দুই এবং তিন নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربنا الى الله زلفى। الله رب العالمين বলেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক অভিভাবক অনেক আউলিয়া ধরে, কি ধরে? আউলিয়া ধরে। কেন ধরে? মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়ে দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই উদ্দেশ্যে তারা ধরে। এটা মুশরিকদের চরিত্র। আল্লাহ পাক এখানে মুশরিকদের কথা বর্ণনা করছেন যে মুশরিকেরা মধ্যস্থতাকারী ধরে আল্লাহর কাছে পৌঁছার জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কেন মধ্যস্থতাকারী ধরে, এটার আরেকটা উদ্দেশ্য আছে। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করবে, সুপারিশ করবে কিয়ামতের দিন। কথা বলা না দেখি, কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে, আমাকে জান্নাতে নিয়ে যাব। কেমনে নিয়ে যাব? কয় শোনো মিয়া, তুমি হয়েছ ট্রেনের খালি বগি আর আমি হইলাম কি ইঞ্জিন ইঞ্জিনের সাথে খালি আটকাই দিবা, ইঞ্জিনের সাথে ফাগড়ি দিয়ে আটকাই দিবা, হাত দিয়ে আটকাই দিবা, বিভিন্ন ভাবে আমার সাথে খালি আটকাই দিবা। আটকাই দিলে কেয়ামতের দিন আমি যখন জান্নাতের দিকে রওনা দেব, তোমাকে টান দিয়ে সবগুলার লই জান্নাতের দিকে চলে যাব। কেউ কেউ বলে যে শোনো, কেয়ামতের দিন কিন্তু আমি তোমাদের জন্য বাস রিজার্ভ করে রাখছি, আমার সাথে আসবা, খালি বাসে উঠি চলে যাবা। কেউ কেউ কয় ট্রেন রিজার্ভ করে রাখছি, কেউ কয় জাহাজ রাখছি, কেউ কয় লঞ্চ রাখছি, স্টিমার রাখছি, কত কিছু ভাড়া করা আছে কেয়ামতের দিন। এগুলাতে তুলে তুলে আমাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। যদি কেউ এই বিশ্বাস পোষণ করে যে আমার পিসাহে বুজুর বা আমার অমুক হুজুর বা অমুক আউলিয়া আমারে কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তার ইমানে নাই। এ জান্নাত তো দূরের কথা, জান্নাতের দ্বারে কাছে পৌঁছতে পারবে না। সুপারিশ তো দূরের কথা, সেই সুপারিশের হুজুর কোথায় সেই কথা কেয়ামতের দিন খবরে থাকবে না। তাহলে ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো মধ্যস্থতাকারী, আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানালে ইমান ভেঙে যায়। তিন নম্বর ইমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকেরে কাফের মনে করে না, মুশরিকেরে সহি মনে করে, সবগুলো আল্লাহর ধর্ম একটা পালন করলে চলবে, সব জান্নাতে যাব, যত ধর্মের মানুষ আছে সব কোথায় যাইব, এই বিশ্বাস যদি কেউ পোষণ করে সে তার ইমান নাই, সে জান্নাতে যাবে না। যে মনে করবে যে পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, সবগুলোই আল্লাহ, একটা পালন করলেই হয়, এরকম অনেক মুসলমান দেখবেন, সবগুলো আল্লাহ, আল্লাহ বানাইছে, এগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব বানাই দিছে, এত ধর্ম একটা পালন করলেই হয়, ইমান নাই। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা আবার বলেন দেখি, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? আরে এখনো মুসলমান বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম, সর্বশ্রেষ্ঠ না, এই জায়গায় গলত। যখনই আপনি বলবেন সর্বশ্রেষ্ঠ, তার অর্থ হলো চারি পাঁচটা আছে, আপনারটা এক নম্বরে, দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে, পাঁচ নম্বর আছে, আপনি সবগুলোর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম, ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহ কবুল করবেন না। সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা ডাইরেক্ট বলছেন, ওয়া মান ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করলে আল্লাহ পাক গ্রহণ করবেন না। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম একমাত্র ধর্ম। এই একমাত্র ধর্ম বিশ্বাস না করলে, যদি মনে করে সবগুলা ঠিক আছে, ইমান চলে যাবে। চার নম্বর ইমান ভঙ্গের কারণ, মান এতাকাদা আন্না হুদা গাইরান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, যদি কেউ এই বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত অধিক পূর্ণাঙ্গ, আকমাল মনে করে মানে অধিক পূর্ণাঙ্গ মনে করে, তাহলে তার ইমান চলে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবা দিতে গেলে, প্রত্যেক ওয়াজ করতে গেলে এই কথাটা বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এখন কেউ যদি আপনি একটা সহি হাদিস বলছেন, সহি হাদিস মানে এটা কার কথা? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি একটা সহি হাদিস বললেন, বলার পরে একজন আসে কয়, এই মিয়া হাদিস তাদিস রাখো, এসব আমি শুনবো না, আমাদের হুজুরে কি কয় এটা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে হুজুরের হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করা, যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে এইভাবে করো, হে কয় আল্লাহ রসুল কি বলছে আমার দরকার নাই, সহি হাদিস তাদিস রাখো এইসব দরকার নাই, নাউজুবিল্লাহ। আমার দরকার আমার পীর সাহেব হুজুর কি কয়, আমার অমুক মুক্তি সাহেব হুজুর কি কয়, অমুক ইমাম সাহেব হুজুর কি কয়, সেটা আমার কাছে আসল। এ লোকের ইমান নাই, কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে দুনিয়ার অন্য কোন মানুষের হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন একটা হাদিস বললেন, হাদিসের মধ্যে বললেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم এইভাবে বলছেন, একজন উঠে কয় কি কয় আমি আবু বকরকে এইভাবে বলতে শুনছি, ওমরকে এইভাবে বলতে শুনছি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান ভেঙে আল্লাহর গজব নাজিল হইব, কারণ আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তুমি কো আবু বকর বলছে ওমর বলছে। আল্লাহ রাসূলের সামনে আবু বকর ওমর কে? আল্লাহ রাসূলের সামনে আবু বকর ওমরের দাঁড় করাইলে তোমার ঈমান চলে যাইব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর ওমরের দাঁড় করানো যাবে না। অন্য বুজুর্গ অন্য ওলিয়া উলিয়া অন্যরা তো দূরে থাক, জমিনে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ওলি সিদ্দিকে আকবর, সেই আবু বকর কথাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে দাঁড় করানো হয় ইমাম থাকবে না। তাহলে এখন আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি কন না ইমাম আহমদ বিন হাম্বল বলছে, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কে? এই জন্য আল্লাহ আকবর, পূর্বেকার সমস্ত আইম্মায়ে কেরাম এরা প্রত্যেকে সালেহীন ছিলেন, দিনদার মানুষ ছিলেন, মুত্তাকীন মানুষ ছিলেন। এজন্য প্রত্যেক ইমাম বারবার এই কথা বলে যেতেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস পাইলে ওইটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, শোনো যখন আমার কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার খেলাফ দেখবা, ফাতরুকু কাওলি বিকাওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ধরিবা, আমার কথাকে ছুঁড়ে ফেলে দিবা, কারণ আল্লাহ রাসূলের কথার সামনে আমি ইমাম আবু হানিফার কথার কোন দাম নাই। সুতরাং যত বড় ইমাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের সামনে কোন ইমামকে, কোন ফিরকে, কোন বুজুর্গকে, কোন ব্যক্তিকে দাঁড় করানো যাবে না। যদি কেউ দাঁড় করায় ইমান শেষ, এটা ইমাম বঙ্গের কারণ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য আমরা ইমামদের সহযোগিতা নিব। ইমামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাই দিবেন, এটা তাদের থেকে আমরা এলেম নিব, তাদের সহযোগিতা নিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস পাওয়ার পরেও কোন ব্যক্তির কথাকে, কোন ব্যক্তির আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে দাঁড় করাইলে ইমান শেষ। এজন্য এই ব্যাপারে খুব সতর্ক হইতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, আবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাইছেন আমাদেরকে? শিখাইছেন নাই? সাহাবায়ে কেরাম দরুদ পড়ছেন কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদ পড়ছেন কিনা? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন দরুদ পড়তেন তখন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়তেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদ পড়ছে? তাহলে আমরা যে পড়ি হানাফি অনুসরণকারী, হানাফি মাযহাবের দাবি করি, তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়ে নাই, আমি পড়ব কেন? কি বলেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদটা না পড়ে কবরে চলে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইতে পারছেন কিনা? কথা কয় না। তো এই দরুদ না পড়ে যদি আল্লাহর ওলি হইতে পারে, তা আমি দরুদ পড়ি আল্লাহর ওলি হইতে হবে কেন? কি বলেন? এইরকম কত আমল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেন নাই, আজকে সমাজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিক্রি করে খায়। নাম দিছে জাহানাফি অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার সাথে আমলের সাথে আমাদের মিল নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহত দিয়ে নামাজ শুরু করেন নাই, নাওয়াইতুল মুসাল্লিয়া দিয়ে নামাজ শুরু করেন নাই। হানাফি মাযহাবের প্রত্যেকটা কিতাব খুঁজে দেখেন, হেদায়া দেখেন, সরে বাকায়া দেখেন, কুদুরি দেখেন, প্রত্যেকটা ফেখের কিতাব দেখেন, কোন হানাফি মাযহাবের ফেখের কিতাবে ইন্নি ওয়াজ্জাহত দিয়ে নামাজ শুরু হবে এই কথা নাই, নাওয়াইতুল মুসাল্লিয়া পড়তে হবে এটা নাই। অথচ হানাফি মাযহাবের নামে সমাজে এগুলো চলতেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিলাদের নামে যেগুলো সমাজে চলতেছে, আবু হানিফা রহমতুল্লাহ এর কোনো কিতাবে এগুলো নাই। খতমের নামে যেগুলো চলতেছে সমাজে, বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, সবিনা খতম ও খাজিনা খতম, যত খতম চলতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের প্রত্যেকটা কিতাব দেখেন, কোনো কিতাবে এসব খতম নাই। হানাফি মাযহাবের প্রত্যেকটা কিতাব খুঁজে দেখেন, তাবিজের কোন নকশা, তাবিজের কোন নাম নিশানাও নাই। কুদুরি খোলেন, কোন জায়গায় তাবিজের নাম নিশানা আছে কিনা দেখেন, সরে বেকায়া দেখেন, হেদায়া দেখেন, হানাফি মাযহাবের কোন কিতাবে এগুলো নাই। এগুলো সমাজে হানাফি মাযহাবের নামে আগাছা, হানাফি মাযহাবের নামে বেদাত ঢুকাই সাজি বসে আছে হানাফি। আরেকজন যখন বলে ভাই শোনা এগুলো হানাফি মাযহাবে নাই, এগুলো ছাড়ো, কয়তলা মাযহাবে, মানে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নামে যত রকমের মিথ্যা, ধোকাবাজি, প্রতারণা কথা সমাজে আছে, এগুলো থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মুক্ত করতেছে, সে হয়ে গেছে লামাযাবি। আরেকজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নামে দুনিয়ার মিথ্যা জিনিস সাজাই, দিন বানায়, ইসলাম বানায় বসে রয়েছে, সে সাজি বসে রয়েছে হানাফি। যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নামে যত মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে এগুলো থেকে মুক্ত, তিনি অরিজিনাল হানাফি। যিনি সহিহ হাদিসের অনুসরণ করেন তিনি অরিজিনাল হানাফি। আর যিনি সহিহ হাদিস পাওয়ার পরেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর দোহাই দিয়ে জাল হাদিসের উপরে, দলিল বিহীন জিনিসের উপরে, দঈফ হাদিসের উপরে টিকে থাকে, উনি মূলত হানাফি হইতে পারে না। এজন্য ইমান ভঙ্গের চতুর্থ কারণ হইল যে সকল হেদায়েতের চাইতে শ্রেষ্ঠ হেদায়েত জমিনে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। পাঁচ নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান বিদিনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন জিনিসকে অপছন্দ করা, মানে ইসলামের কোন একটা জিনিস ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, ইমান নাই। কেউ কয় যে বোরকাওয়ালা মহিলা দেখতে পারি না, ইমান নাই। ইসলামের যে কোনো একটা জিনিস, যে কোনো একটা সুন্নতকে কেউ যদি অপছন্দ করে ইমান চলে যাবে, এটা হলো ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ। ছয় নম্বর কারণ হলো মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনের কোনো কিছুকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, দিনের কোনো কিছু, সুন্নতের কোনো কিছু নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা। অনেকগুলো সুন্নত আছে, ইখতিলাফি সুন্নত, আপনার এই সুন্নতগুলোর ধরন নিয়ে আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। এই ইখতিলাফিগুলোর মধ্যে হয়তো আমি একটা আমল করি, এটা আরেকটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, আরেকটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেও আমি সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলাম। একজন ধরেন নাভির নিচে হাত বাঁধে, আরেকজন বুকের উপরে হাত বাঁধে, যিনি বুকের উপরে হাত বাঁধে উনি যিনি নাভির নিচে হাত বাঁধে উনাকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, আরেকজন যিনি বুকের উপরে হাত বাঁধে যিনি নাভির নিচে বাঁধে উনি বুকের উপরে হাত বাঁধা ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করতে পারবে না। কারণ এখানে সুন্নতটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, কেউ বলতেছেন যে এখানে সুন্নত, কেউ বলতেছেন এখানে সুন্নত, কেউ বলতেছেন এখানে সুন্নত। তাহলে ধরতে হবে এই সবগুলোর এই কোনো না কোনো একটা ভিত্তি আছে, সেটা সহিহ হাদিস হোক, দঈফ হাদিস হোক। সুতরাং যিনি যেটা আমল করতেছেন আমল করতে থাকুক, কিন্তু কোনোটা নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, করলে এটা সুন্নতের সাথে বেয়াদবি। আর সুন্নতের সাথে বেয়াদবি করলে ইমান থাকে না। সুন্নতকে নিয়ে ঠাট্টা করলে, কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে কোন এক জায়গায় কতগুলো বেয়াদব একত্রিত হয়ে বাংলায় নামাজ পড়তেছে, ফেসবুকে দেখছি। যেই বেয়াদবেরাই পড়ুক, এরা কোরআনকে নিয়ে, সুন্নাকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে নিয়ে ঠাট্টা করছে, এদের ইমান চলে গেছে। যারাই পড়ুক, ফেসবুকে আমরা দেখছি যারা এগুলো করছে তাদেরকে প্রকাশ্যে ফেসবুকে তওবা করা উচিত, কারণ গুনাহ প্রকাশ্যে হলে তওবা প্রকাশ্যে করতে হয়। তো যেহেতু ফেসবুকে দিছে, তওবা প্রকাশ্যে ফেসবুকে দিতে হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমান কবুল করবে না। তারা নামাজ নিয়ে, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করছে, ঠাট্টা করলে ইমান ভেঙে যায়। তারপরে দেখবেন ওয়াজ মাহফিলে বিভিন্ন ভাইয়েরা, অনেক সম্মানিত বড় বড় ভাইয়েরা দেখা যায় যে বিভিন্ন আমল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এই ঠাট্টা বিদ্রুপ করলেও ইমান চলে যাবে। আমরা এখন ফেসবুকে অনেকের বক্তব্য শুনতে গিয়ে দেখি, একজন বলতেছে যে এইভাবে পাঁজে ফাঁক করে দাঁড়াইছ, তোমার নিচে দিয়ে এই হয়েছে সেই হয়েছে, যেগুলো উচ্চারণ করতেই লজ্জাবোধ হয়। একজন আলেমের মুখ থেকে এই জাতীয় কথা বের হওয়া, এর থেকে দুঃখজনক লজ্জাজনক সমাজে আর কিছু নাই। এইটাও একটা সুন্নতকে ঠাট্টা করা, কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সহিহ আল বুখারীর হাদিস যে ওয়াকানা ইউলজিকুন আল কদম বিল কদম, আমরা সাহাবীরা এক কদমের সাথে এক কদম লাগাই দিতাম, পায়ের সাথে পা লাগাই দিতাম। ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটা অধ্যায় শিরোনাম দিয়েছেন বাবু আল জাকিল কদম বিল কদম, পায়ের সাথে পা লাগানোর অধ্যায়। সেখানে একজন পায়ের সাথে পা লাগাইছে, পাটা একটু ফাঁক হয়েছে, এই জন্য আপনি ঠাট্টা করতেছেন, এই সুন্নতের প্রতি ঠাট্টা করা, এটাই ইমান ভঙ্গের কারণ। তারপরে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, এখানে আপনি হাত বাঁধছেন, কয় আম্মাওয়ালা নামাজ, এই আম্মাওয়ালা নামাজ বলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহির একটা সুন্নার প্রতি ঠাট্টা করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আপনার ঘরেই তো আহলে হাদিস বসে রয়েছে। মহিলারা, আমাদের দেশের সব মায়েরা তো আলহামদুলিল্লাহ আহলে হাদিস। এই দেশে দেখা যায় আপনার ধরেন 16 কোটি মানুষের মধ্যে 8 কোটি মা বোন আছেন, 8 কোটি আহলে হাদিস আগে থেকে বাংলাদেশে ঘরে ঘরে রয়ে গেছে। কি বলেন, সব মা বোনেরা হাত কোথায় বান্ধে? এখানেই তো বান্ধে। তা আপনার ঘরেই তো আহলে হাদিস বসে রয়েছে, আপনি ঘরে আহলে হাদিস রাখে, বাহিরে আহলে হাদিসের বিরুদ্ধে চিৎকার দে, আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলে, আগে ঘর ঠিক করেন, ঘরেরটা আগে হানাফি বানান, তারপরে যাই আহলে হাদিসের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বলবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার ব্যাপারে দুই পদ্ধতি কোনো হাদিসে বর্ণনা করেন নাই। পুরুষ যেখানে বানবে নারীও সেখানে বানবে, পুরুষ নাবির নিচে হইলে নারীও নাবির নিচে, পুরুষ বুকের উপরে হইলে নারীও বুকের উপরে, এক জায়গায় হবে, দুই জায়গায় হবে না। আপনি হাদিস যেটার উপরে আমল করবেন ওইটার উপরে নারীও পুরুষও, মানে যদি বুকের উপরটা ধরেন তো পুরুষও বুকের উপরে নারীও বুকের উপরে, যদি নাভির নিচেরটা ধরেন তো পুরুষও নাভির নিচে নারীও নাভির নিচে। এইরকম একটা জাল হাদিসও খুঁজে পাইবেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষেরা বুকের উপরে নারীরা নাভির নিচে, অথবা পুরুষেরা নাভির নিচে নারীরা বুকের উপরে, এরকম কোনো হাদিস নাই। তাহলে বোঝা যায় যে হয় দুটার একটা ঠিক আছে, অথবা আমাদের মায়েরটা ঠিক আছে, অথবা আপনাদেরটা ঠিক আছে, তো দুইটা এক জায়গায় চলে যাইতে হবে, দুই জায়গায় এরকম দুই রকম করা যাবে না। এক মুক্তি সাহেব ফতোয়া দিয়েছেন কয়দিন আগে, তিনি আলহামদুলিল্লাহ হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় বয়ান করেন, তার বডিগার্ড থাকে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে, এরকম এক বিশাল ব্যক্তি। তিনি বলতেছেন কয় হাত বাঁধার দুই ধরনের হাদিস আছে, এক ধরনের হাদিস সহি, এক ধরনের হাদিস দঈফ। তো কয় আমাদের মা বোনেরা দঈফ দুর্বল, এই জন্য মা বোনেরা দুর্বল হাদিসের আমল করব, আর পুরুষেরা সহি সুস্থ সবল শক্তিশালী, এই জন্য পুরুষেরা সহি হাদিসের আমল করব। তখন সহি হাদিস হলো নাবির নিচে আর বুকের উপরে হলো কি দঈফ হাদিস, এই জন্য মহিলাদেরকে দঈফটা দিছে, পুরুষেরা সহিটা দিছে। এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কখন দিল যে তুমি এভাবে বাক করে নিও, সহিটা অমুকের দিও, দঈফটা অমুকের দিও, এভাবে বাক করার কোন সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আমি বললাম যে আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলছেন খুলিকাল ইনসানু দঈফা, আল্লাহ পাক সমস্ত মানুষকে দঈফ বানাইছেন, দুর্বল বানাইছেন, তাহলে তো আর সহিহ হাদিসের আমলে করা যাবে না, সবাই মিলে দঈফ হাদিস দুর্বল হাদিসের আমল করতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে ইমান ভঙ্গের ৬ নম্বর কারণ কি? আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা, সাত নম্বর বিষয় হলো আসহের জাদু, জাদু করা, জাদু করলে ইমান ভেঙ্গে যায়, কারণ জাদুটা কুফরি, এটা যদি আপনি কাউকে করেন ইমান চলে যাবে। আট নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করা, যে মুসলিমকে ধ্বংস করার জন্য, মুসলমান ভাইকে মারার জন্য একজন মুশরিককে সহযোগিতা করা, এই সহযোগিতা করলে ইমান ভেঙ্গে যায়, এটা হলো ইমান ভঙ্গের আট নম্বর কারণ। আজকে সমাজে দেখা যায় নামাজি নামাজের মধ্যে বন্ধুত্ব নাই, নামাজি আর বেনামাজির বন্ধুত্ব, বেনামাজি সবার বন্ধু, কারণ হলো কি, বেনামাজির সাথে তো কোনো একতলাপ নাই, হে তো নামাজে পড়ে না, হের হাতে বান্দা লাগে না, আমিনে বলা লাগে না, এই জন্য হে, কিন্তু যে বুকের উপরে হাত বান্ধে জোরে আমিন বলে হেরো বন্ধু, যে নাবিন নিচে বান্ধে হেরো বন্ধু, হে কিন্তু সুবিধাজনক অবস্থানে আছে, হেরে সবাই বন্ধু বানায়, কারণ হে তো হাতে বান্ধা লাগে না, এ তো আমিনে বলা লাগে না, নামাজে পড়ে না, এই জন্য সে সমাজে সবার বন্ধু, অথচ নামাজি নামাজির সাথে শত্রুতা পোষণ করে, নামাজি নামাজিকে গালি গালাজ করে, নামাজি নামাজিকে ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, নামাজি নামাজির মধ্যে বিরোধ, কিন্তু বেনামাজির সাথে অন্তরঙ্গ হাতির, অথচ যিনি বেনামাজি তার থেকে যিনি নামাজি, তিনি যেভাবে নামাজ পড়ুন, তিনি যে কোনো একটা মাজহাবের ভিতরে আছেন, যিনি হাত বুকে বান্ধেন এটা কি কোনো সহিয়া দিছে নাই বা কোনো মাঝাবে নাই, যিনি নাবিন নিচে বান্ধেন এটা মাঝাবে নাই, যিনি রাফলি আদান করেন এটা মাঝাবে নাই, যিনি রাফলি আদান করেন না এটা মাঝাবে নাই, তাহলে সবগুলোই মাঝাবে আছে, কিন্তু যিনি নামাজে পড়ে না এটা কোন মাঝাবে আছে, হানাফি মাঝাবে কি আছে যে নামাজ না পড়িয়েও জান্নাতে যেতে পারিবা, শাফি মাঝাবে, মালিকি মাঝাবে, তাহলে কোন মাঝহাবে উনি নাই, ওনার কোন মাঝহাবে নাই, উনি লা মাঝহাবি, অথচ সমাজে নামাজিকে লা মাঝহাবি বলে, যিনি নামাজ পড়ে না ওনার কোন মাঝহাব নাই, উনি লা মাঝহাবি, এজন্য খেয়াল রাখতে হবে আমি সবসময় মুসলিমের সাথে, ইমানদারের সাথে আমার বন্ধুত্ব থাকবে, মুশরিকের সাথে বন্ধুত্ব হইতে পারে না। নয় নম্বর ইমান ভঙ্গের কারণ, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে যে বাদুন নাস ইয়াসাউহু আন শরীয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে গিয়েও কোন ব্যক্তি থাকতে পারে, দিন পাইতে পারে, আল্লাহকে পাইতে পারে, তার ইমান চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনেই কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাইতে হবে, এই শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহকে পাওয়া অসম্ভব। তাহলে ল্যাংটা হয়ে আল্লাহকে পাওয়া যায়? ল্যাংটা বাবা আল্লাহকে পাইতে পারে? আল্লাহকে পাইতে পারে না, শরীয়তের বাইরে চলে গেছে। যার মধ্যে সুন্নত নাই আল্লাহকে পাইতে পারে? আল্লাহকে পাইতে পারে না। এই জন্য আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম শরীয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশ নম্বর ইমান ভঙ্গের কারণ যেটা, সেটা হলো আল ইরাজু আন দীনিল্লাহ, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে এমন ভাবে বিমুখ হওয়া, দিন শিখেও না শেখায়ও না, মানে দিনের সাথে তার কোনো সম্পর্ক নাই, দিনের খবর রাখে না, সে যে কি মুসলমান না অন্য জাতি সেটারও কোনো খবর নাই, কোনো সম্পর্ক নাই দিনের সাথে, দিন জানেও না জানায়ও না, শিখেও না শেখায়ও না, দিনের কোনো খোঁজ খবর লয় না, এই লোকের ইমান অটোমেটিক ভেঙ্গে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, এই দশটা হলো ইমান ভঙ্গের দশটি কারণ, এই কারণগুলো ঘটলে আমাদের ইমান ভেঙ্গে যায়। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই দশটা কারণের কোনো একটা কারণও যেন আমাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে কখনো না ঘটে, যাতে আমাদের ইমানটা নিয়ে আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যে সকল ভাইয়েরা বোনেরা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে সকলের খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই এলাকার সকল ভাই বোনদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক সহি বিশুদ্ধ ইমানের অধিকারী, তাওহীদের অধিকারী, সুন্নতের অধিকারী বানিয়ে দিন। এই এলাকাটাকে আল্লাহ পাক তাওহীদ সুন্নতের এলাকা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। শিরক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যে সকল ভাই বোনেরা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের সকল মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিন। একজন আরেকজনের বিরুদ্ধে গালাগালি, ফতোয়াবাজি, এগুলো না, ফেরকাবাজি না করে এক মুসলমান আরেক মুসলমানকে ভাই হিসাবে কাছে টেনে নেওয়ার, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। আমাদের দেশটাকে, সমাজটাকে সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সকল মুসলিম উম্মাহকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সাথে, ইসলামের সাথে, কোরআন সুন্নার সাথে মহব্বত করার তৌফিক দান করুন। একজন আরেকজনকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে আমরা কাফফারাতুল মাজলিসের দোয়া পড়ে নি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।